السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা হিজরি একটি বছর 1435 পার করে 1436 এর প্রথম সপ্তাহে উপনীত হয়েছি। এইভাবে মানুষের জীবন থেকে একটার পর একটা বছর ক্ষয় হয়ে যায়। মানুষের বয়স বাড়ে না মানুষের বয়স কমে? আসলে মানুষের নির্ধারিত আয়ু থেকে একটার পর একটা বছর কমে যায়। ছোট্ট শিশু আমরা বলি বয়স বাড়ছে, কিন্তু আসলে তার বয়স কমছে। যে নির্ধারিত বয়স, সেই বয়স থেকে তার হায়াত, তার আয়ু কমে যাচ্ছে। আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু বয়স দিয়েছেন, বছর দিয়েছেন। উম্মতে মুহাম্মদীকে 60 থেকে 70 বছরের আয়ু দিয়েছেন, এবং এই আয়ুর ভিতরে তাকে কাজ করে নিতে বলেছেন। তার কারণ, আমাদেরকে আমাদের আসল ঘরে ফিরে যেতে হবে। আমরা এখন মুসাফির, আমরা এখন সফর করছি, আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এবারে আমরা নিজেদের ঘরে ফিরে যাব, সেই সফর অবস্থায় আছি। কিন্তু ঘরে ফেরার আগে আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে হবে। সেই জিনিস থাকলে আমরা আমাদের ঘরে ঢুকতে পারব, নচেত না। এই জন্য দুনিয়ার বুকে এসে আমাদেরকে হিসাব নিতে হবে আমাদের নিজেদের আমলের। আমাদেরকে হিসাব দিতে হবে কাল কেয়ামতে, পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনে কি করলাম তার হিসাব লাগবে। আপনারা শুনেছেন, পুঁজি ভেঙে খেতে ভালো, ভিটেন গাঙ্গে যেতে ভালো, যত কষ্ট উঝুতে আর বুঝুতে। আপনাকে 5,000 টাকা দিলাম, বললাম এক সপ্তাহের জন্য আপনাকে দেওয়া হল। আপনি দেখলেন হুজুর যখন 5,000 টাকা দিয়েছেন, হিসাব তো নেবেন না, আপনি একদিনেই দুদিনেই ফুটিয়ে শেষ করে দিলেন। চায়ের দোকানে, চপের দোকানে, মিষ্টির দোকানে, এখানে সেখানে ফুটিয়ে দিলেন, কারণ আপনি জানেন যে হিসাব লাগবে না। আর যদি 5,000 টাকা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে প্রত্যেকটার হিসাব লাগবে, ভাউচার লাগবে, ফাতুরা লাগবে, সনদ লাগবে। আগে যেমন 5,000 টাকা ফুর্তি মেরে উড়িয়ে দিয়েছেন, যেটার হিসাব লাগবে এই 5,000 টাকা কি ফুর্তি মেরে উড়াতে পারবেন? যদি আপনি সত্যবাদী হন পারবেন না, আর যদি মিথ্যাবাদী হন তো ভুয়ো ভাউচার মানিয়ে নেবেন। কোন দোকানে গিয়ে একটা হাতলে দাও ভাই, লিখে নেবেন নিজের হাতে, তাই না? চলবে আল্লাহর কাছে এইভাবে? হ্যাঁ হ্যাঁ, যদিও আপনি মিথ্যাবাদী সেজে এখানে দুনিয়ার মতো বানিয়ে নেন, সেই ফাতুরা আল্লাহর কাছে চলবে? অসম্ভব। এই জন্যই বলে পুঁজি ভেঙে খেতে ভালো আর ভিটেন গাঙ্গে যেতে যেতে ভালো। যখন গঙ্গায় ভাটা পড়ে, ওপর থেকে নিচের দিকে নৌকা নিয়ে যেতে হয়, কত আরাম বলুন তো, ঠেলতেই হবে না, তাই না? দাঁড় বাইতেই হবে না, আপনিই ছুটবে। কিন্তু যত কষ্ট উঝুতে আর বুঝুতে। এখন ভাটা পড়েছে এইদিকে আর আপনাকে যেতে হবে উল্টো দিকে, কেমন কষ্ট? উঝিয়ে যেতে বড় কষ্ট, আর হিসাব বুঝাতে বুঝুতে বড় কষ্ট। হিসাব বুঝানো সমস্যা আছে, আপনি আল্লাহর সামনে হিসাব বুঝাবেন কি করে? তোমাকে চোখ দিয়েছিলাম, তা কোথায় ব্যয় করেছো? তোমাকে জিভ দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? হাত দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? পা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো? ধন দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, জন দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, দুনিয়ার এত বিষয় সম্পত্তি দিয়েছিলাম, তুমি কিভাবে কিসে ব্যয় করেছ? হিসাব দিতে হবে না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব দিতে হবে। এই বছর শেষে আমাদের দেশের মানুষরা বা সারা বিশ্বের মানুষরা, বছর শেষ হলে এবং নতুন একটা বছর এলে সেই বৎসবরণ করে বড় আনন্দের সাথে, কেউ করে নাচ গান করে ফুর্তি করে, কেউ তো সিনেমা তৈরি করে সিনেমা দেখে, কেউ করে হালুয়া পরোটা বানিয়ে খেয়ে, কেউ করে ইবাদত করে নিজেদের মন গড়া ইবাদত বানিয়ে নেয়। ইসলামের শরীয়তে এমন বর্ষবরণের কোন রীতিনীতি আছে কি? বছরের শেষে কিছু করতে হয়, বছরের প্রথম দিনে কিছু করতে হয়, আছে কোন রীতিনীতি? কোন রীতিনীতি নেই। যে আজকে বছরের প্রথম দিন অথবা আজকে অতএব আজকে হালুয়া রুটি খেতে হবে, কিংবা আজকে বছরের প্রথম দিন আজকে রোজা রাখতে হবে, কিংবা আজকে বছরের প্রথম দিন তাই আজকের রাতে নামাজ পড়তে হবে, এমন কোন রীতি আছে? অবশ্য এক এক মানুষের এক এক রকমের হিসাব আছে। বছর শেষ হলে কোন কোন মানুষ খুশ হয়, যেমন যদি কারো এক বছরের জেল হয় তো বছর শেষ হলে তার সে খুশি হবে না? হবে না, আরে বাবরে বলতে হয়। যেমন ছেলেরা একটা বছর পার করলে পরে পরীক্ষায় পাশ করলে তারা খুশি হয়, আপনি কষ্টে থাকলে এক বছর আপনার জন্য যে কষ্টটা গেল সুখ পেলেন তার জন্য আপনি খুশি হবেন, কিন্তু আগামী বছরে আপনার কি হবে যদি আপনি না জানেন, তো সেই বছরটাকে আপনি আনন্দের সাথে কিভাবে বরণ করবেন এটা আপনি নিজেই জানেন না। ব্যবসায়ী যারা তারা বর্ষ বরণ করে, নববর্ষ, নববর্ষে সাদর সম্ভাষণ জানায়, মোবারকবাদ জানায়, মিষ্টি দেয়, ক্যালেন্ডার বিতরণ করে, অবশ্য তাদের মতলব আছে। ওই কিছু কিছু সালামের মতলব আছে না, কোনদিন সালাম দেয় না, আজকে এসে কে হুজুরকে সালাম দিতে, সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, তখন হুজুর ঠিকই বুঝতে পারে যে নিশ্চয়ই কোন মতলব আছে। বুঝতে পারেন না, ওই যে দুধ নিয়ে যাওয়া গল্প মনে আছে, মাটির হাঁড়িতে দুধ নিয়ে গেছে হুজুরের কাছে, বলছে কার বাড়ি থেকে, বলছে ফজলুর বাড়ি থেকে, ফজলুর বাড়ি থেকে জীবনেও ইমাম সাহেব হয়ে কিছু পায়নি, আজকে মাটির হাঁড়িতে দুধ কেন, নিশ্চয়ই কোন মতলব আছে, তাই না? মতলব বুঝতে পারা যায়। ব্যবসায়ীরা মিষ্টির ভার নিয়ে আপনার ঘরে বা দোকান থেকে বিতরণ করে, তাদের মতলব হচ্ছে যে ধার বাকি, যে গত বছরে যে বাকিগুলো আছে সব দিয়ে যাও আর মিষ্টি খেয়ে যাও, দিয়ে যাও আর মিষ্টি নিয়ে যাও। এই যে রেটের হিসাব বাকি, নববর্ষের নব খাতা হাল খাতা করে, এই হিসাবে আপনার নিজের দোকানকে সাজায়, দোকানকে রং করে, মুসলমান হয়ে আবার সিন্দুর লাগায়, আম পাতা বাঁধে, আরো কত কি। এমনিতে মুসলমানরা জানেন আপনারা অধিকাংশ মুসলিম হচ্ছে মুশরিক, তাই না? কথাটা আমি বলিনি, আল্লাহ বলেছেন, অধিকাংশ মুসলমানরা মুশরিক। ব্যবসায়ীরা দেখবেন যাদের বাক্কালা আছে, বাক্কালা বলতে আবার আমাদের দেশের লোক বুঝবে না, নটকনের দোকান, নুন তেলের দোকান, দোকানে বসার আগে সকালবেলায় দোকান খুলে ঝাড় ঝাড়ু দেবে, তার আগে কিন্তু মাল বিক্রি করবে না, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকবেন, মাল দেবে না, হ্যাঁ দাঁড়া ঝাড় ঝাড়ু হোক, ঝাড় ঝাড়ু হবে, পানি ছিটাবে, ওই যে ওজন দাঁড়িয়ে থাকে না, তাতে খানিক পানি ছিটাবে, তারপরে ধূপবাতি জ্বালাবে, ধূপটা জ্বালিয়ে দিয়ে হ্যাঁ খানিক এদিক সেদিক করবে, এভাবে দেবে। আর মূর্তি পূজকরা তো মূর্তির সামনে দেয়, আর আমাদের যারা মানে মুশরিক তাদের হয়তো আয়াতুল কুরসি লেখা আছে কিংবা আল্লাহ মুহাম্মদ লেখা আছে, সেখানে খানিক ধূপ দেবে, ফুল দেবে, কত রকম ওদের মতো দেখা দেখি, তারপরে দোকানের বেঞ্চে বা কি বলে টেবিলে বসে তারপরে হ্যাঁ কিনবে বলো, এটা নিয়ম হয়ে গেছে, নিত্য নৈমিত্তিক নিয়ম একটা, কি যে এই শ্রেণী করলে পরে আমার খদ্দের বেশি হবে, আয়াতুল কুরসি লিখে রাখলে আমার খদ্দের বেশি হবে, এই শ্রেণীর ধারণা করে তারা ব্যবসা চালিয়ে যায়। নববর্ষের সাদর সম্ভাষণে তারা এইভাবে ক্যালেন্ডার বিলি করে, আবার মুসলমান হয়ে মূর্তি পূজার মূর্তি বিলি করে পর্যন্ত, তাই না? মাজারের ছবি বিতরণ করে, এদের ওসব কিছু বাধে না, এদের আসল কি টাকা, কিভাবে আসছে, কিভাবে ব্যয়, কিভাবে মানে যে ব্যবসা করতে হবে, আমি ব্যবসাতে কি প্রয়োগ করছি দেখার না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমার টাকা ঢুকছে। এই জন্য ব্যবসাদারদের একটা হিসাব আলাদা, বছর শেষে হিসাব, আর নববর্ষে তাদের সাদর সম্ভাষণ হয়। আমরা মুসলমানরা নতুন বছর কিভাবে বরণ করব, এর কোন পদ্ধতি আছে? কোন পদ্ধতি নেই। আমাদের তিরিশে জিলহজ যেমন আর পহেলা মহরম তেমন, কোন পার্থক্য নেই। কিন্তু শরীয়ত যেভাবে দিন পালন করতে বলেছে দিনে দিনে কোন পার্থক্য নেই, কিন্তু কোন কোন দিনকে, কোন কোন মাসকে, কোন কোন সপ্তাহকে বা কোন কোন দশ দিনকে বা এই প্রাধান্য দেওয়া হয়েছে, সেই প্রাধান্য হিসাবে মুসলমানরা হিসাব করে। মোট কথা, বছর শেষ হয়ে গেল, এই একটা বছরে আপনি কি করলেন তার কোন হিসাব রেখেছেন, নিয়েছেন হিসাব? আগামী আমার বছর আসছে, আগামী এক বছরে আপনি কি করবেন তার কোন পরিকল্পনা আপনি নিয়েছেন, নাকি আল আন কামা কান, যেমন ছিলাম এখনো তেমনি থাকব, আছি, চলছে? বাবা গোপাল কি করে খাচ্ছ বলে এই যে লোকমা নিচ্ছি আর মুখে ভরছি, এইভাবেই চলবে, যেভাবে চায় খাই সেভাবেই, কিভাবে খাবি রে বল, যেভাবে লোকে খায় মুখ নরাবর খাব, কিন্তু নতুন কোন পরিকল্পনা নেই, নতুন কোন ইচ্ছা নেই, জীবনকে নবায়ন করার কোন আগ্রহ নেই মানুষের, এমন অবস্থা যে নিজের আত্মসমালোচনা করতে জানে না, নিজের আত্মবিচার করতে জানে না, যে নিজের হিসাব নিজে নিতে হবে তা বোঝে না। আপনি কোনদিন আপনার নিজের নফসের বিচার করেছেন যে আমার নফসটা কেমন, ভালো না মন্দ? কোনদিন ভেবে দেখেছেন যে আমি ভালো লোক না খারাপ লোক? অধিকাংশ মানুষ মনে করে কি আমি ভালো লোক, তুমি নামাজ পড়ো না বেনামাজি, বলে আমি নামাজটাই পড়ি না। এখনই আমার এক ভাই বলছিলেন, এক লোককে বললাম নামাজ পড়ার কথা, বলছে আমি নামাজটাই পড়ি না, বাকি আমার সব ঠিক আছে, মানে আমি খুব ভালো লোক, নামাজটাই পড়ি না। তো নামাজ যদি না পড়লে নামাজ তো দিনের খুঁটি, কি ভালো থাকলো তোমার? নামাজ যদি না থাকে আর সবকিছু যদি ভালো থাকে তাহলে আর কি থাকলো? কিছু মানুষ মনে করে করে খারাপ কাজ আর ভাবে কি যে আমি ভালো লোক, দুনিয়ায় কাজ করল না আর ভাবে আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব, আল্লাহ কারিম, ডিউটিতে ফাঁকি দিল আর ভাবলো বেতন আমি পুরো পুরো পাব। দেখো একবার সুপারভাইজারের কাছে ফাঁকি দিয়ে কি অবস্থা হয়, মাসের শেষে বেতন কাটা যাবে। তেমনি তোমার যদি হিসাব না থাকে যে আমি কাজ করছি, আমার সুপারভাইজার সবসময় আমার দিকে তাকিয়ে আছে, না আল্লাহ তাআলা কোনো সময়ে গাফেল হয়ে যান, দেখতে পান না? আমাদের সুপারভাইজার, আমার যারা কাজ করে, সুপারভাইজার একটু চলে গেলে কোনো কোনো স্যান্ডউইচ আনতে গেল তখন ফাঁকি দিয়ে বসে একটু বিড়ি খেয়ে নেয়, তাই না? যাক এখন গেল, একটু আরাম নিয়ে, একটু রেস্ট নিয়ে, ফাঁকি দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা সদা জাগ্রত, হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ে কাইয়ুমকে আপনি কিভাবে ফাঁকি দেবেন? ফাঁকি দেওয়ার উপায় আছে, ফাঁকি দেওয়ার উপায় নেই। মোট কথা, আমরা বলতে চাচ্ছি যে হিসাব নিতে হবে, নিজের হিসাব, আল্লাহ তালার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিতে হবে। যদি আপনি হিসাব নেন তাহলে আপনার হৃদয় পরিশুদ্ধ হবে, আপনার নফস যেটা, সেই নফস পরিশুদ্ধ হবে। আল্লাহ তালা বলছেন, কাদাফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই আত্মাকে যে পরিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করলে পরে সে সফল হবে, আর যে একে মলিন করবে, মলিন করলে পরে সে কিন্তু ধ্বংসগ্রস্ত হবে। আমি বলছিলাম, কোনদিন আপনি নিজের নফসের পরীক্ষা নিয়েছেন? যদি আপনি মনে করেন যে আমি একবার পরীক্ষা নেব, তাহলে একবার আপনার বাড়ির যে টিভি লাগানো আছে 500 চ্যানেলের টিভি, সেই টিভির সামনে বসে যে আপনার রিমোট আছে সেই রিমোট নিয়ে একবার পরীক্ষা করে দেখবেন। তবে হ্যাঁ, পরীক্ষা করে দেখলে পরে তখন তো পরীক্ষার সময় তো ভালো ভালো লিখবেন, তাই না? পরীক্ষার সময় ভালো ভালো লিখবেন, কিন্তু আগে একবার খেয়াল করে দেখুন, চ্যানেল টিপতে টিপতে টিপতে টিপতে কোন চ্যানেলটা দেখেন? ইসলামী চ্যানেল দেখেন? তাহলে জানতে হবে যে আপনার আত্মাটা ভালো, আপনার নফসটা ভালো। আর যদি টিপতে টিপতে এমন চ্যানেল দেখেন যে চ্যানেল দেখা জায়েজ না, তাহলে আপনি জানবেন যে আপনার নফস, আপনার আত্মা তিন প্রকারের কোন প্রকার। মানুষের নফস, মানুষের আত্মা, মানুষের মন হল তিন প্রকার, তিন প্রকার মাছির মতো। এক প্রকার মাছি শুধু গুয়ে বসে, পায়খানাতেই বসে, নোংরাতে বসে, পটাতে বসে, আর এক প্রকার মাছি সবসময় ফুলে বসে, মাশাআল্লাহ, ফুলে বসে মধু সংগ্রহ করে, মানুষের উপকারে আছে। আর এক প্রকার মাছি কখনো পায়খানাতে বসে, আবার কখনো মিষ্টিতেও বসে। মানুষের আত্মা সেরকম, মানুষের কোন কোন মানুষের আত্মা হল মুতমাইন্না, একদম ভালো, কোন সময়ে খারাপের দিকে মন যায় না। আর যদি বাইচান্স মন চলে যায় আস্তাগফিরুল্লাহ, কারণ দুনিয়া খারাপে পরিপূর্ণ, দুনিয়া খারাপে পরিপূর্ণ। একবার চোখ পড়ে গেলে আর দ্বিতীয়বার ফিরে তাকিও না, এ হচ্ছে মুতমাইন্না, সব সময় ভালোর দিকে যায়। গান শুনতে ইচ্ছা হয় না, বাজনা শুনতে ইচ্ছা হয় না। কেন গান বাজনার কথা বললাম? কারণ এটাই আপনার বাইরে থেকে বাড়ির ভিতরে থেকে সব একই, বাড়িতে নিশ্চয়ই বাড়িতে বাড়িতে টিভি রেডিও, আর সেখানে গান বাজনা ছাড়া কোন টিভি রেডিও আছে? আছে, কিন্তু সেটা লাগাতে পারেননি হয়তো, তবুও দেখবেন গান বাজনা চলছে কিন্তু আপনার কান যায় না ওদিকে, আপনি জানেন এটা হারাম। এই নাফস হচ্ছে মুতমাইন্না, সবসময় মসজিদের দিকে মন পড়ে থাকে, কখন আজান হবে, কখন হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ শুনতে পাবো, মনে মসজিদে গিয়ে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, বাড়ির সংসারের কাজে ঝামেলা থাকে, এ হচ্ছে নাফসে মুতমাইন্না। আর এরই উল্টো হচ্ছে নাফসে আম্মারা, ইন্নান নাফসালা আম্মারা তুম বিস্তু, মন্দ প্রবণ আত্মা যে সব সময় খারাপের দিকে আছে, বাইরে গেলে লোকের সঙ্গে ঝগড়া মারামারি আর অবৈধ জিনিসের দিকে তাকাতাকি, আর বাড়ির ভিতরে থাকলেও ওই টিভি বা যাই বলুন ওই নোংরা জিনিস দেখা, নোংরা জিনিস শোনা, গান বাজনা শোনা ইত্যাদি, খাওয়া হারাম খাওয়া ইত্যাদি, সব সময় নোংরাতে, ওই যে পচা ঘায়ে বসা মাছির মতো সব সময় নোংরামিতে, এ হচ্ছে নাফস আম্মারাতুম বিসসু। আর এরই মাঝে মাঝে আত্মা আছে নাফসে লওয়ামা, নাফসে লওয়ামা ভালো কাজ করার চেষ্টা করে, ভালো কাজ করেও, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো খারাপ কাজ করে ফেলে, আর তখনই সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সত্যিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন কি বলি আমরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে, এসো পরিত্রাণের দিকে, এসো সফলতার দিকে। তখন আমরা বলি আল্লাহর তৌফিক ছাড়া নড়াসড়ার ক্ষমতা কারণে, যতই আমি ডাকি, যতই আমি হেদায়াত করি, যতই বলি ভাই একবার মাসে একবার এসে বসুন, মাসে একবার এসে অন্তপক্ষে আল্লাহর জিক্রের মজলিসে বসুন, তখনও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন চাই না বলেন, কেন আপনার আপনার মনের ভিতরে যে মন্দ প্রবণ আত্মা আছে এ কাজ করছে, যেতে চাইবে না, শয়তান আছে আবার পেছনে, সে বলে যাস না ওখানে, কি করতে যাবি, কাপসা খেতে যাবি? আরে যারা যাচ্ছে কাপসা খাওয়ার জন্য যাচ্ছে, দেখছেন যারা যাচ্ছে তাদেরও বিচার লাগিয়ে দিচ্ছে, তাদেরও হুকুম লাগিয়ে দিচ্ছে, তাদেরও সমালোচনা করে বলছে কি তারা কাপসা খাওয়ার জন্য যাচ্ছে, তারা কি শুনতে যায়? তুই আয়, তুই কাপসা খাস না, শুনে যা, শুধু কাপসা না খেয়ে যা, আসিস না কেন? গাধা জল নিজে খাবে না, অপরের জন্য ঘোড়া করে দেবে গাধা। এ এমন এক খবিস আত্মা যে নিজেও খবিস চায় যে অন্য খবিস হোক, যে পেশা হয় সে চায় দুনিয়া সবের পেশা হোক। এরা এমন খবিস আত্মা, খবিস আত্মা, খবরদার, এদের কথাতে কান দেবেন না, এরা শয়তান। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুধু শয়তান জিন না, শয়তান মানুষ আছে, যে মানুষ মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, খান্নাস, সুস্মন্ত্র দিয়েই সরে পড়ে, এরা খান্নাস, খবরদার এদের কাছে কান দেবেন না। আল্লাহর জিকের মজলিসে আসুন, কিন্তু জেনে রাখবেন আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়, সত্যিই সম্ভব না। মানুষের মন, মানুষের মনে জং করে, দুনিয়াদারিতে জং করে, ব্যবসাদারিতে জং করে, সংসারে কাজে জং করে, এই জং সাফ করতে হলে মাঝে মাঝে জিকের মজলিসে বসতে হয়। আর জিকের মজলিস মানে বলছি না একসঙ্গে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা হু হু ইলিল ইসম, না, জিকের মজলিস মানে হচ্ছে এই শ্রেণীর মজলিস যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলেছেন কোরআনের কথা আলোচনা হয়, তবেই না আপনার হৃদয়ের জং পরিষ্কার হয়। হৃদয়ের ভিতরে একটা প্রদীপ আছে, সেটা জ্বলছে, তার পাশে আছে কাঁচ, সেই কাঁচে কালি পড়ে যায়। কাল্লা বলরানা আলা কুলুবিহিম মা কানা ইয়াকসিবুন, পাপ করতে করতে সে জম পড়ে যায়। পাড়াগ্রামের মেয়েরা দেখবেন হ্যারিকেনের কাঁচ মুছে, কেরোসিনের বাতি তার চারিদিকে যে ল্যাম্পের যে কাঁচটা থাকে কালি পড়ে যায়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মা বোনদের কাজই হলো, তাই না? সেটাকে খুলে ভালো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে আবার সারা রাত্রে উজ্জ্বল বাতি দেয়। মানুষের মনও সেরকম, তার ভিতরে প্রদীপ জ্বলছে, হৃদয়ের আলো আছে, সেই আলো কিন্তু বাইরে আলো ছড়াতে পারে না। কেন? তার চারিপাশে যে কাঁচটা আছে, কাঁচটা জং পড়ে আছে, কালি পড়ে আছে। সেই কালিমাকে মোচন করতে হয়। আর মোচন করবেন কিভাবে? জিক্রের মজলিসে এসে। মোচন করবেন কিভাবে? ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে। এই যে যারা হজ করতে যায় বলে মায়ের জন্ম, যেদিনে মা জন্ম দিয়েছিল সেই দিনকার মতো নিষ্পাপ শিশু হয়ে ফিরে আসে। কেন? ওই যে ওই মহাসমাবেশে আল্লাহর জিকির করে, আর সেখানে সবারই সাথে বসে যে আল্লাহর স্মরণ হয়, সেই স্মরণের ফলে প্রদীপের কালির যে জমে থাকে পরিষ্কার হয়ে যায়। এই জন্য ভালো কাজ করলে, নামাজ পড়লে, নামাজ পড়লেও আপনার কি হয়? প্রদীপের ওই কাঁচ পরিষ্কার হয়ে যায়। মোট কথা, আমরা হিসাব নেব। হিসাব নিলে কি হয়? যদি আপনি নিজের হিসাব নিজে নেন, তাহলে আপনার হৃদয়টা উজ্জ্বল হবে, হৃদয়ের প্রদীপের যে কাঁচ আছে সেই কাঁচটা পরিষ্কার হবে। যদি আপনি আত্মসমালোচনা করেন, নিজের হিসাব নিজে নেন, তাহলে জানতে হবে যে আপনি একজন ভালো লোক এবং আল্লাহর ভয় রাখেন। আর যে আল্লাহর ভয় রাখে না, সে হিসাবের পরোয়া করে না। যদি আপনি নিজের আত্মার হিসাব নেন, মনের হিসাব নেন, তাহলে সেটা জানতে হবে তৌবার পথ। আপনি তৌবা করার সুযোগ পাবেন। দেখবেন অনেক মানুষ পাপ করে কিন্তু তৌবা করার সুযোগ লাভ করে না, তৌবা করতে তার মন চায় না। কেন? তার হিসাবই নেই। তৌবা করে, তৌবা করে মানে কি? ফিরে আসে। কেমন ভাবে ফিরে আসে? যে সে আল্লাহর দরবার ছেড়ে, আল্লাহর দরজা ছেড়ে সে অন্য দরবারে চলে গেছিল, দুনিয়াদারিতে ফিরে গেছিল, কিংবা গাইরুল্লাহর দরবারে চলে গেছিল, সে ফিরে এসে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে এবং নতুন ভাবে আল্লাহর বান্দা হয়ে যায়। কখন? যখন সে নিজের হিসাবটা নিজে নেবে, যখন সে বুঝতে পারবে যে আমি ভুল পথে যাচ্ছি, যখন সে এই জ্ঞানটা হবে, তার শৌর হবে যে আমি অন্য পথে চলে যাচ্ছি, তখন আল্লাহর পথে ফিরে আসবে। আর নিশ্চয়ই যে মানুষ হিসাব নেবে, সেই হিসাব, তার আত্মার হিসাব নেওয়াটা তাকে সুন্দর পরিণামের দিকে, পরিণতির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। আর তা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেবে আর জান্নাতে প্রবেশ অধিকার তা দান করবে। আর যদি হিসাব না নেয়, বুঝতেই পাচ্ছেন, তাকে জাহান্নামে যেতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আত্মার হিসাব নিতে হবে। আর এ ব্যাপারে কোরআনের বহু জায়গাতে আত্মার হিসাবের কথা এসেছে। মানুষ, তুমি নিজের হিসাব নিজে নাও, কাল কিয়ামতেও আল্লাহ হিসাব নেবেন। কিন্তু আমাদের যে পাপ, কাজ, কথাবার্তা সবই টেপ হচ্ছে, ভিডিও হচ্ছে। আর কালকে আমাদের নিজেদের হিসাব নিজেই আমাদেরকে কিতাব ধরিয়ে দেওয়া হবে, আমল নামা ধরিয়ে দেওয়া হবে। একরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা, নিজের কিতাব নিজে পড়ো আর নিজের হিসাব নিজেই গ্রহণ করো, আমাকে বলার দরকার নেই। দুনিয়ার বুকে নিজের হিসাব নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক আত্মা যেন দর্শন করে, সে যেন দেখে, লক্ষ্য রাখে যে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে, আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছে, আগামী কালকের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে যেখানে যাব সেখানকার প্রস্তুতি চাই। আপনি যেখানে যাবেন মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে। আমরা যারা হজে গিয়েছিলাম, মাশাআল্লাহ, জীবনে 28 বছরের জীবনের সুন্দর হজ করলাম, যারা গিয়েছিলেন তারা নিশ্চয়ই জানেন, আমরা মিনাতে যাব তো মিনাতে যাওয়ার আগে সেখানে খিমা প্রস্তুত, সেখানকার বিছানা প্রস্তুত, খানা পিনা প্রস্তুত, তাই না? ফ্রিজে ফ্রিজে ঠান্ডা পানি, জুস ফোস সব প্রস্তুত রাখা হয়েছে। বরং আমাদেরকে মিকাত থেকে, মানে মক্কা ঢোকার আগে থেকেই লোক আগে বাড়িয়ে সম্মানের সাথে নিয়ে গেল, সেখানে প্রস্তুত রাখা হয়েছে। তারপরে আমরা জানতাম যে আমাদের জন্য রাখা আছে, কেন না আমরা জানি যে আমরা আগামীর জন্য যেখানে থাকবো সেখানকার জন্য কি প্রস্তুতি দিয়েছি। কমসে কম কিছু না দিতে পারলো, 2000 রিয়াল তো জমা করেছি, তাই না? 2000 রিয়াল যা খরচ যা হবে হোক, কিন্তু 2000 রিয়াল আমরা আমাদের তরফ থেকে দিয়েছি এবং আশা রেখেছি যে সেখানে আমাদের জায়গা প্রস্তুত আছে। মিনা থেকে আরাফাতে যাব, আরাফাতে যে জায়গাটা, সেই জায়গাটা প্রস্তুত ছিল না? ছিল না। সেখানেও মাশাআল্লাহ বিছানা, সেখানে তো ফারসা পাওয়া যায় না, কিন্তু আমরা বিছানাও পেলাম। সেখানে প্রস্তুতি, খাওয়ার দাওয়ার সবকিছু, আমাদের ভরসা ছিল যে আমরা যেহেতু এর ব্যবস্থা নিয়েছি সেহেতু আমরা পাব। গাড়ি রেডি আছে, যথাসময়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তো কা আমরা যে বললাম একটু আগেই, মুসাফির অবস্থায় আছি দুনিয়াতে, আমাদের আসল ঘর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা আসল ঘরে ফিরে যাব, সেই হাঁটতেই আছি, হাঁটতেই আছি, চলতেই আছি, খুঁজতেই আছি, কোন পথে গেলে আমরা আমাদের আসল বাড়িতে ফিরে যাব, জান্নাতের বাড়ি। এই যে চলতে আছি, চলতে আছি, হিসাব কি রেখেছেন যে সেই বাড়ির জন্য কি প্রস্তুতি পাঠিয়েছি, সেখানকার জন্য আমি কি আগাম জমা করছি, আমার সেখানকার জন্য কি প্রস্তুতি চলছে? আগুনের প্রস্তুতি চলছে নাকি জান্নাতের বিছানার? আগুনের বিছানা নাকি আমার সুন্দর জান্নাতের বিছানার প্রস্তুতি চলছে? আমার বিছানা কে বিছাচ্ছে? হুর হুরে ইন আমার বিছানা বিছাচ্ছে নাকি জাহান্নামের দারোগা আমার বিছানা বিছাচ্ছে? এই হিসাব আগে থেকেই বুঝতে পারবেন। যেমন 2000 রিয়াল জমা দিয়ে আপনি ভরসা করলেন যে খালাস, হুজুরের সঙ্গে যাব এবং হলটা সুন্দর করে করবো, সব প্রস্তুতি থাকবে, মিনাতে আরাফাতে মক্কাতে সমস্যা হবে না, তেমনি এমন কোন গ্যারান্টি আপনি পেয়েছেন যে আমি যে মুসাফির অবস্থায় আমার নিজের আসল ঠিকানায় ফিরে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত আছি, সেখানে আমি কি পাঠিয়েছি, আমার বিছানা কে তৈরি করছে? এই হিসাব আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন উচিত, প্রত্যেক আত্মার উচিত, উচিত না ওয়াজিব, জরুরি যে নিজের হিসাব নিজে নাও এবং আগামীকাল কি পাঠাচ্ছ তার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি তৈরি করো, আগামীর জন্য পাঠাও। কেমন ভাবে হিসাব নিতে হবে, মানুষের মনে কিভাবে আসে আক্ষেপ, মানুষের মন কিভাবে নিজেকে নিজের হিসাব অনুভব করে, দেখেন একটু খেয়াল করে দেখেন। হানজালা আল উসাইদি, হানজালা সাহাবি, এক সাহাবি হানজালা উহুদ যুদ্ধে নাপাক অবস্থায় মারা গেছেন, সে হানজালা না, এটা অন্য হানজালা। তিনি বলছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন, কোরআনের আয়াত অবতীর্ণ হলে যেসব সাহাবী লিখতেন তার মধ্যে ইনি একজন ছিলেন। কালা লাকিয়ানি আবু বকর ফাকালা কাইফা আনতা ইয়া হানজালা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এলেন, বললেন হানজালা কেমন আছো তুমি? কালা কুলতু না ফাকা হানজালা, হে আবু বকর সিদ্দিক আমার মনে হচ্ছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখছেন সাহাবি, সাহাবি তার মধ্যে অনুভূতি যাচ্ছে যে আমি মুনাফিক হয়ে গেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো সাহেবে সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবি যিনি আল্লাহর রসুলের অনেক ভেদ জানতেন, অনেক রহস্য জানতেন, তাকে জিজ্ঞেস করতেন, আল্লাহ রসুল জানতেন কে কে মুনাফিক আছে মদিনাতে, কিন্তু প্রকাশ করতেন না। কোন কোন সাহাবিকে প্রকাশ করতেন, সেই সাহাবিকে বারবার জিজ্ঞেস করতেন তুমি কি শুনেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার নাম উল্লেখ করেছেন মুনাফিকদের সাথে? সাহাবি হয়ে তার অন্তরে অনুভব হচ্ছে যে আমি হয়তো মুনাফিক হয়ে যাচ্ছি, কারণ মানুষ এমন অনেক কাজ করে যাতে মনে হয় যে আমি যেন ঠিক মুনাফিক হয়ে যাচ্ছি, আমার কাজটা ঠিক মতো হচ্ছে না, নামাজ পড়ছি নামাজ ঠিক মতো হচ্ছে না, কি নামাজ পড়লাম, সমস্ত নামাজ পড়ছি আর বাংলাদেশের কথা, নামাজ পড়ছি আর বইয়ের কথা, নামাজ পড়ছি ছেলের কথা, নামাজ পড়ছি আর জমি জমার কথা, কি নামাজ পড়লাম, এই যে মনের একটা আক্ষেপ আবেগ অনুভূতি, সেটা কই? সাহাবা বলছেন আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বললেন, সুবহানাল্লাহ, মা তাকুল, সুবহানাল্লাহ, তুমি একই বলছ? কালা কুলতু, হানজালা বলছেন, নাকুনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযাক্কিরুনা বিন্নারি ওয়াল জান্নাহ হাত্তা কাআন্না রায়ু আইন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাত জাহান্নামের কথা শুনি, যখন আমরা নিজের চোখে সচক্ষে দেখতে পাই, তারপর ফাইজা খারাজনা মিন ইনদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর যখন আল্লাহ রাসূলের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেরিয়ে আসি, আফাসাল্লা যুয়াজ ওয়াল আওলাদ ওয়া যায়াত, ঘরে এসে স্ত্রী ছেলে সন্তান এবং নিজেদের ব্যবসা বাণিজ্য সংসারের কাজে লিপ্ত হয়ে যায়, ফানাসিনা কাসিরান, তখন অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে অবস্থা থাকে, সেই অবস্থা ঘরে এসে আর থাকে না, তার মানেই মনে হচ্ছে যে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছে একরকম আর বাড়িতে একরকম। আমরা এই যে ওয়াজ মাহফিলে আসি, ওয়াজ মাহফিলে দুটো ভালো কথা শুনলে মানুষের মন নরম হয়, খুব অনেকে হু হু করে মাথা হিলায়, আহা উহু সুবহানাল্লাহ আল্লাহু আকবার বহু কিছু বলে, তারপর যখন নিজের বাড়িতে ফিরে যায়, নিজের ব্যবসায় ফিরে যায়, যেমন কার তেমনি অনেক মানুষ আছে। হানজালা বলছেন, এই অবস্থা আমার হয়, তার মানে নিশ্চয়ই আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাহি ইন্না লানালকা মিসলা হাযা, আল্লাহর কসম আমারও তো এরকম মনে হয়, আল্লাহর কসম আমারও এরকম মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেমন থাকি, বাড়িতে এসে সেরকম থাকতে পারি না। সুতরাং আমি এবং আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। কুলতু নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলে, ওয়া মা যাকা, কি ব্যাপার, কি জন্য তুমি এই কথা বলছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, তারপরে হানজালা ওই কথা বললেন যে কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আপনার কাছে যখন থাকি, জান্নাত জাহান্নাম দর্শন করি, হৃদয়ে এত নরম হয়ে যায়, কিন্তু আপনার কাছ থেকে যখন বাড়িতে ফিরে যাই, তখন আমাদের এই অবস্থা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, ইন্না লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকর, তোমরা যদি সেই অবস্থায় থাকো যে অবস্থায় তোমরা জিক্রে, জিক্রের মজলিসে এবং আমার সামনে থাকো, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম, তাহলে ফেরেশতা এসে তোমাদেরকে তোমাদের বিছানায়, তোমাদের রাস্তায় মুসাফা করত। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআহ, কিন্তু হানজালা, কখনো এরকম হয়, কখনো এরকম হয়, মানুষের আত্মা কখনো আল্লাহর আবেগে, আল্লাহর ভালোবাসায় গদগদ হয়, আবার কখনো দুনিয়াদারিতে গেলে সেই ভালোবাসাটা থাকে না, দূর হয়ে যায়, তবে হ্যাঁ, পাপ কাজে লিপ্ত হয় না। মুমিনের হৃদয় পাপ কাজে লিপ্ত হয় না, হয়টা কি, যে আল্লাহর জিকির থেকে সরে যায়। বলুন, আপনি যখন আপনার স্ত্রীর কাছে থাকবেন, যাবেন, তখন কি আর আল্লাহর জিকির থাকবে? না, এটা সব স্বাভাবিক কথা। এই জন্যই যে সময়ে সময়ে, এক সময় এরকম হয়, এক সময় এরকম হয়, এই হচ্ছে আপনার হৃদয়ের কি নেওয়া, হিসাব নেওয়া। এই হিসাব কিভাবে নিতে হবে, বুঝতে পাচ্ছেন? মনের ভিতরে শৌর আসবে, অনুভূতি আসবে যে হায়, আমি সারা বছরটা কি করলাম, 1435 চলে গেল, সারা বছরে আমি কি করলাম, আমার আমল নামায় আমি কি কি লিখলাম, আর আগামী বছর একটা নতুন আসছে, আরো কত আসবে অথবা আসবে না, আজকের দিনটা পার হবে না হবে না, তার জন্য আমি কি পাঠালাম, কি লিখব, এই যে একটা শৌর, এই শৌর থাকলে পরে আপনার আত্মার হিসাব সহজ হয়ে যাবে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করা হয়, তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের আত্মার হিসাব নাও, তোমাদের নিজেদের হিসাব নেওয়ার আগে, আল্লাহর হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিয়ে নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের আমল ওজন করার আগে, বা তোমাদেরকে ওজন করার আগে নিজেরা ওজন করে নাও। কেয়ামতের দিনে তিনটে জিনিস ওজন হবে, কি কি? আমল, আমল নামা আর আমলকারী, তিনজনকে ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে। উমার ইবনে খাত্তাব বলছেন, ওজন করার আগে নিজে ওজন করে নাও, ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাব, তাহলে তোমার হিসাব কি হয়ে থাকবে, সহজ হয়ে যাবে। জেনে রাখবেন, আপনাকে যদি কোনো হিসাবের দায়িত্ব দেওয়া হয় এবং আপনি মুদিরের কাছে হিসাব দেবেন, তো আপনি মোটামুটি কাগজপত্র ঠিক রেখেছেন, মুদিরের কাছে যাব তখন বুঝিয়ে দেব। আর যদি আপনি হিসাবটা নিজে কমপ্লিট করে রাখেন, খালি তাকে পেশ করে দেখানো হবে যে দেখুন হিসাব রেডি, কোনটা সহজ হবে? নিশ্চয়ই যদি আপনি নিজের হিসাবটা নিজে ঠিক করে রাখেন, ফাতুরাগুলো কিভাবে সাজাতে হয় সেগুলো ঠিক মতো সাজিয়ে সাজিয়ে লিখে যায় এই হিসাবে, এই হিসাবে এখানে খরচ, এখানে জমা, এখানে খরচ করে যদি আপনি নিজে ঠিক করে রাখেন, তাহলে কাল কেয়ামতের দিনে আর হিসাব কঠিন হবে না। আর কেয়ামতের দিনে হিসাব বুঝতেই পাচ্ছেন যে অবস্থা হবে, সর্বপ্রথম হিসাব হবে আল্লাহর হক সম্পর্কে নামাজের হিসাব। বান্দা নামাজ পড়েছিলে, নামাজ ঠিক আছে? যদি নামাজ ঠিক থাকে তো বাকি মাফি মুশকিল, চলো ঠিক আছে, নামাজ ঠিক আছে বান্দার, তো যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, কোন ত্রুটি থাকলেও চল ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নামাজ যদি ভুল হয়, নামাজ যদি ঠিক না থাকে বান্দার, তো সব কিছুকেই টাইট করা হবে। আর বাস টাইট হলেই মুশকিল, টাইট হলেই তার আজাব, তা হবেই আজাব। আপনারা জানেন যে গরিব মানুষদের তুলনায় বড় লোকরা হিসাবে পিছিয়ে যাবে কত বছর? হা, 500 বছর। কেন কেন 500 বছর পিছিয়ে যাবে? 500 বছর তাও জানি না, এই দুনিয়ার বছর নাকি আখেরাতের বছর, কিসের বছর আল্লাহ জানেন। এই 500 বছর ভোগ করবে সেই কেয়ামতের মাঠে হিসাব দিতে দিতে, এই হিসাবটা, এই পয়সাটা কোথেকে এলো, কোথায় গেল, হিসাব কি হবে, সে কথা অনেক কথা আছে বলবো ইনশাআল্লাহ। কিন্তু পিছিয়ে যাবে কিসের জন্য? এই হিসাবের জন্য। আর বান্দার হক সংক্রান্ত হিসাব কিসের হবে প্রথম হিসাব? খুন, মানুষ খুন করেছ, মানুষ খুন করেছে তাই না? হুজুর অন্যায় করেছিল, ঠিক আছে, সেই অন্যায়ের শাস্তি কি খুন ছিল? আমাকে মা তুলে গালি দিয়েছে, ঠিক আছে, মা তুলে গালি দিয়ে তুমিও মা তুলে গালি দাও, তার মানে তো নয় যে তুমি শুট করবে, কিংবা ওই যে আজকাল তো আলুর মতো বোম উঠেছে তাই না, এইভাবে মেরে দিচ্ছে। যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের শাস্তি তোমার হাতে ছিল? যে শাস্তি সরকারকে দেওয়ার কথা ছিল তুমি নিজে দিলে? হিসাব দিতে হবে, সামনে এসে বলবে আল্লাহ তুমি একে জিজ্ঞেস করো আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে খুন করেছিল। এইভাবে খুনের হিসাব প্রথম হবে। আর আল্লাহর নিয়ামত, নিয়ামত সম্পর্কিত প্রথম হিসাব হবে কি? আহা, এই ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি, যে ঠান্ডা পানি তো মাশাআল্লাহ, আজকালকে ঠান্ডা পানি কোনো অসুবিধা নেই, বাড়িতে বাড়িতে ফ্রিজ, আর এই ফ্রিজে পানি যদি একবার খান, এদের কি স্বাদ, এদের কি আরাম, এদের কি মজা, বিশেষ করে এই দেশে, এই দেশে আর একটা মজা তাই না, পানির থেকে পেট্রোল সস্তা তাই না, পানির থেকে পেট্রোল সস্তা, এইটুকু পেট্রোল কিনতে যান এর থেকে কম দাম লাগবে। এই পানির হিসাব কাল কেয়ামতের দিনে প্রথম দিতে হবে হিসাব। তো এই হিসাবগুলো আগে থেকে যদি ঠিক করে রাখি, কি করলে আমার এই হিসাবটা হালকা হয়ে যাবে, তাহলে সেটা করে রাখতে হবে। যদি আল্লাহর হক হয় আল্লাহর কাছে তোবা করে নিতে হবে। এই জন্যই বললাম যে নিজের আত্মার হিসাব নেবে তাকে কি করতে হবে, সে তোবার দিকে ধাবিতে হবে, আর সে তোবা করবে। আর যদি হক বান্দার হক হয় তাহলে কি করতে হবে, বান্দার হক হলে তোবা করতে হবে তাই না, আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোবা করার শর্ত আছে, যে বান্দার প্রতি তুমি অন্যায় করেছো তার কাছে ক্ষমা চেয়ে নাও, হালাল করে নাও, চুরি করেছো, ডাকাতি করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, কিংবা তাকে হত্যা করেছো, কিংবা আরো কিছু করেছো, যদি বান্দার হক হয় সে হক ফিরিয়ে দাও, বোনের জমি লিখিয়ে নিয়েছ জমি ফিরিয়ে দাও, শ্বশুরের কাছে মোটা টাকা পণ যৌতুক নিয়েছ সেই টাকা ফিরিয়ে দাও, এই টাকা নিয়ে কাল কেয়ামতের দিনে যাবে, হিসাব হবে, তাই না? তার আগে নিজে হিসাব নাও, সেই হিসাব নিয়ে তুমি নিজে হিসাব নিজেই করে নাও। অন্যায় করে, হরপ করে, তসরুফ করে, চুরি করে, ডাকাতি করে মাল তুমি ঘরে করে নিয়েছ, পাঁচতলা বিল্ডিং করে নিয়েছ, পাঁচখানা গাড়ি করে নিয়েছ, পাঁচটা দোকান করে নিয়েছ, ঠিক আছে, কিন্তু হিসাবের দিন আসছে। যদি সেখানকার হিসাব হালকা করতে চাও তো দুনিয়াতে হিসাবটা হালকা করে নাও, ঠিক আছে। চুরি করা টাকাতে পাঁচখানা গাড়ি কিনেছ, যার কাছে চুরি করেছে তাকে গিয়ে বলো ভাই তোমার টাকা চুরি করে আমি পাঁচখানা গাড়ি কিনেছি আমাকে মাফ করে দাও, সে যদি মাফ করে দেয় হুজুর ও আবার মাফ করে, ও তো আল্লাহর ঘরে ভরবে, তাই না? আর সৌদি আরব হলে তো কি বুঝতেই পারছেন, হ্যাঁ দেখেছেন মাঝ মাস সামনে এখানে হাত কাটা, হাত কেটে দেবে। এখন কি করা যায়? উপায় কিছু নেই, এ নয় যে আমাকে জেলে দেবে, আমাকে ধরে ফেলবে, অতএব আমি তার টাকা ফেরত দেবো না, উপায় নেই। টাকা যখন আপনার কাছে এসেছে, ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। যতই আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহ যাও বান্দার কাছে যে মাপ চাও, বান্দা যদি ক্ষমা করেন তাহলে, হুজুর যদি সেই লোক না থাকে তারপর তাকে যদি না পাই তখন ব্যবস্থা আছে, ব্যবস্থা নেই এমন কোনো না, এমন কোনো ব্যাপার না, যে কোনো প্রকারে আপনি তার অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে দেন, কেউ বুঝতে পারবে না। ওর অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট জানা না থাকলে কি করা যাবে, সে লোক জানি না, সে হচ্ছে আমি হচ্ছি বাংলাদেশের লোক, সে সৌদি আরবে আমি করেছি, এখন তাকে আমি কি করে পাবো? ঠিক আছে, সেই টাকাটা আপনি আমার নিজের হাতে রাখবেন কেন? নাকি যে আপসে আতা হ্যায় আনে দো মতো বলে ফতোয়া দেবেন আপনি? হ্যাঁ ফতোয়া দেবেন যে চুরি করা মুরগি, আচ্ছা মুরগি রান্না করেছো ঠিক আছে, ঝোলটা খেলে সমস্যা হবে না, গোস্ত গোস্ত খেলে সমস্যা, কারণ মুরগির গোস্তটাই হচ্ছে হারাম, ঝোলটা হারাম না। এবার চামচে তুলতে তুলতে গোস্ত দু এক পিস এসে যাচ্ছে, তখন বলছে হুজুর গোস্ত এসে যাচ্ছে, বলছে আরে আসছে আতা হ্যায় আনে দো, নিজে নিজে তুমি তো ইচ্ছা করে তো আনছো না, ঝোল তুলতে গিয়ে গোস্ত চলে আসছে, সমস্যা নেই। তো যদি আপনি মনে করেন যে আর বাঁটার সে লোক তো আর পাবো না তাকে, আচ্ছা আমার জন্য হালাল, তাই না? অনেক সময় দেখবেন একটা মানুষ একটা মোবাইল খুঁড়ি পায়, যেমন গত দুই প্রোগ্রামের আগে একজনের মোবাইল এখান থেকে হারিয়ে গেছে, এখান থেকে আল্লাহর জিকরের মজলিসে একটা মোবাইল তুলে নিয়ে চলে গেছে, সে ভাবছে আমার জন্য হালাল। এই জিকরের মজলিসে যেখানে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, জানি না কাবসা খেতে এসেছিল নাকি জিকির শুনতে, বহু রকম হতে পারে, কিন্তু যে মজলিসের জন্য বলা হয়েছে হুম কওমুন লা ইয়াসতাবিহুন জালিসুহুম, ওই মজলিসে যারা বসবে আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম, ফেরেশতারা সাক্ষী থাকো, ফেরেশতা বলবে আল্লাহ কিন্তু ওদের মধ্যে এই লোক, এই অমুক অমুক লোক, এরা জিকির শুনতে আসেনি, এরা কাপসা খেতে এসেছিল, এরা অমুক যাই হোক স্বার্থের জন্য এসেছিল, কিংবা মক্তবের গাড়িতে ফিরে যাবে তাই অপেক্ষা করছিল, জিকির শুনতে আসেনি। আল্লাহ বলবেন যে হুম কওমুন লা ইয়াসতাবিহুন জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যারা আমার জিকরের জন্য বসেছে, ওদের সাথে বসার জন্যই আমি ওদেরকেও ক্ষমা করে দিলাম, ওদেরকেও আমি বঞ্চিত করব না। এই মজলিসে বসে যদি কেউ চুরি করার ধান্দা রাখে, হ্যাঁ পকেট থেকে মোবাইল বের করে নিল কিংবা পড়ে থাকলো, একটু পার্থক্য, পার্থক্যটা কি যে কারো পকেট থেকে স্লিপ করে বের করে নেওয়া আর কি পকেট থেকে পড়ে গেছে আর আপনি খেয়াল রেখেছেন পড়ে গেছে এবার নেব আমি, এদিক ওদিক তাকিয়ে হ্যাঁ নেওয়া বাস নিয়ে পকেটে ভরলেন, তাই না? রাখো পকেটে, পকেট গরম হয়ে যাক, তারপরে এই গরমের গরমি ছাড়বে কাল কেয়ামতে, তাই না? হিসাব দিতে হবে না, এটা ফেরত দেবে তবে কাল কেয়ামতে গরম থেকে বাঁচবে, না পকেট গরম করে রাখো। এই মজলিসে আপনি দেখুন অনেক মানুষ খুশ হয়ে যায়, ৫০০ টাকা ৫০০ রিয়াল কুড়িয়ে পেয়েছে, একটা ভালো মোবাইল কুড়িয়ে পেয়েছে, খুব খুশ, হ্যাঁ এদিক ওদিক তাকিয়ে দেখে আমাকে দেখছে না তো, তারপর দেখলি তো বলবে এটা আমার নাকি, তামা সে নিজেকে ভাগ্যবান মনে করে, যে ৫০০০ কি ৫ লাখ টাকার কোন জিনিস কুড়িয়ে পায় সে ভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান, কারণ এটা নিয়ে সে ঝামেলায় পড়বে, এটা তার নয়, এটা কি করতে হবে, হয় পুলিশকে জমা দিতে হবে, না যে কর্তৃপক্ষ আছে তাকে ফেরত দিতে হবে। কিন্তু অনেক মানুষ মনে করে কি যে আমি সৌভাগ্যবান, কুড়িয়ে পাওয়া মাল পেয়েছি আর সাঁজে বড় লোক হয়ে গেছি। অনেক মানুষ সাঁজে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, তাই না? সাঁজে বড় লোক মানে এ সন্ধ্যাবেলাতেই বড় লোক হয়ে যাব, কিন্তু এ মাল তোমার মাল নয়, জানের কাল, হিসাব দিতে হবে। ফিরিয়ে দেওয়া না পর্যন্ত কুড়িয়ে পাওয়া মাল, কুড়িয়ে পাওয়া মাল এখানে কুড়িয়ে পাওয়া হয় না, এখানে সব ভাইরা আছে একসাথে বসে, এখানে যে একটা মোবাইল পড়ে থাকে, কুড়ি নিয়ে কি বলতে হবে, হুজুর একটা মোবাইল কুড়ি পেয়েছি, তাই না? এখান তো ভাই, হ্যাঁ রাস্তাতে পেলে সমস্যা আছে, রাস্তায় কার না কার বলার দরকার নেই, কিন্তু তবুও আপনি গাপটিয়ে নেবেন, লুকিয়ে রাখবেন, মাল নিজের মনে করে ব্যবহার করতে লাগবেন, আর গোপনে গোপনে রাখবেন, আর মালিক জানলে তো খবর আছে, আপনি যে মালিক জানেন যে মালটার মালিক কে, কুড়িয়ে পেয়েছেন কিন্তু আপনি জানেন যে এটা অমুকের, কিন্তু আপনি প্রকাশ করলেন না, গোপনে গোপনে ব্যবহার করতে লাগলেন, করে যান, ব্যবহার আপনাকেও করা হবে, আর কাল কিয়ামতে তওবা করার আগে, মাল ফিরিয়ে দেওয়ার আগে আপনাকে কি করা হবে? হ্যাঁ খবর আছে, তওবা এমনি না, আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয় না। বিড়ালটা কুয়োতে ফেলে রেখে 40 বালতি পানি ফেললে কুয়ো পবিত্র হয় না, পবিত্র করতে হলে আগে কি করতে হবে, মরা বিড়ালটাকে আগে তুলে ফেলতে হবে। এই জিনিসটা আপনি নিয়ে রাখলেন আর বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরে অনুশোচনা হবে যে এক সময়ে গিয়েছিলাম জিকের মজলিসে একটা মোবাইল কার নিয়ে চলে এসেছি, পরে যখন আপনি বুঝবেন যে এই তো সর্বনাশ, তাহলে তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ করিম, আল্লাহ করিম, আর এই মালটা কোথায় ভরা আছে, পকেটেই আছে, তো হলো না, কুয়োতে বিড়াল রেখে দিয়ে 40 বালতি পানি ফেললেন, কত 40 বালতি ফেলেন আপনার, তওবা আল্লাহ কবুল করবেন না। সুতরাং হিসাব নিতে হবে, নিজের হিসাব নিজে নিতে হবে, নিজের হিসাবকে সহজ করে নিতে হবে, যাতে কাল কিয়ামতের দিনে আপনার হিসাব কঠিন না হয়ে যায়। কথা আরো অনেক আছে, একসাথে অত কথা বলা যায় না, ইনশাআল্লাহ হিসাব নেওয়া সংক্রান্ত আরো অনেক কথা আছে, আগামী মজলিসে বলে শেষ করব, কারণ সময় সংকীর্ণ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের নিজের হিসাব নিজে নিতে পারি, আল্লাহ তাআলার হিসাব নেওয়ার আগে আমরা যেন আমাদের হিসাব নিতে পারি, এবং হিসাব যাতে আমাদের হালকা হয়, হিসাব হবে না এমন কথা না, যদি হিসাব না হয় তো ভালো কথা, এই যে বললাম হিসাব না লাগলে তো খুব মজা ছিল, যদি মানুষকে মরতে না হতো অথবা মরার পরে হিসাব না দিতে হতো তাহলে তো খুব মজা ছিল, তাহলে তো মানুষ মরে গেলেই বেঁচে যেত, আমাদের অনেকে বলে না মানুষটা মারা গেল গো বেঁচে গেল, কষ্ট পাচ্ছিল বেচারি, কিন্তু মানুষ মরে গেলে কি বেঁচে যায় না, বা মরার পরে যে কত কঠিন অবস্থা আছে, কোন কোন লোক মনে করে যে মরে গেলে বেঁচে যাব, বরং মরে গেলে আমার আশা পূর্ণ হবে, প্রেমিক প্রেমিকা এরা বিশ্বাস করে যে দুনিয়াতে প্রেম করলে মারা গেলে শহীদ হয়ে যায়, আর মরার পরে তারা আখেরাতে তাদের কি হবে, বিয়ে হবে, বলে লাইলি মজনু বিয়ে হবে কেয়ামতে, বুঝতে পারছেন? আমি একবার ছোটবেলাতে আর কি দাড়ি বেরিয়েছে, এবার দাড়ি কাটতে যাচ্ছি, দাড়ি কাটতে যাচ্ছি তো একজন এসে বলল, সে আবার কিন্তু মহিলা আত্মীয় হয়, এসে বলল দাড়ি কেটো না, দাড়ি কেটো না, কেন কি হবে, বলছে দাড়ি না কাটলে যদি দাড়িতে কাঁচি খুর না লাগাও কালকে জান্নাতে লাইলি মজনুর বিয়ের বরযাত্রী যেতে হবে, মাশাআল্লাহ, বরযাত্রী আমরা তৈরি করেছি, সে বরযাত্রীর নিয়ম জান্নাতেও আছে, বরযাত্রী না বরযাত্রী, এই বরযাত্রী বাঙালির বাবা, ওই দেখেন এখানে বরযাত্রীর নিয়ম দেখেছেন, হ্যাঁ বরযাত্রী বরের সঙ্গে যে যাত্রী যায় তাদেরকে বরযাত্রী বলে, তো এই বরযাত্রীগুলো বেশিরভাগ ভালো হয় না খারাপ হয়, হ্যাঁ এসব বরযাত্রী হয়, তো বরযাত্রীর সিস্টেম আল্লাহ তাআলা জান্নাতেও রেখেছেন, লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যেতে পারে, হায় হায় হায়, যারা প্রেম করে মারা যায়, বিষ খেয়ে আত্মহত্যা করে, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে, আবার এক অপরের বুকে জড়িয়ে জড়িয়ে শুয়ে শুয়ে আত্মহত্যা করে, বাহ অনেক বান প্রেম, ভাবছে কি মরার পরেই তারা জান্নাতে গিয়ে বা পরকালে গিয়ে বিয়ে করতে পারবে, এরকম সিস্টেম আছে নাকি, এরকম সিস্টেম তাহলে তো ভালোই হতো, তাহলে ধরা ধর সব মর, সমস্যা নাই, মরাটাই দুনিয়ায় সত্যি কষ্ট, পদে পদে কষ্ট, কত লোক কষ্ট ভুগছে, এক মুঠো আহার অন্ন জোগাড় করার জন্য হন্যে হয়ে কত কষ্ট ভোগ করছে, কি দরকার আছে, চলে যাও মারা যাও আর আরামসে হ্যাঁ জান্নাত চলে যাও, এরকম তো নয়, এরকম নয়। দুঃখের বিষয় অনেক মানুষ মনে করে যে আমাদের দেশের মতো আর কি, প্রেম করলেই তার সঙ্গে বিয়ে হয় তাই না, মনে করলে প্রেম করলে যা হবে হবে, ধরা পড়লে বিয়ে দিয়ে দেবে, এইটুকুই তো হবে, ভালো কথা, হে সৌদি আরবে তাই, কোর্টে গেলাম একজন বিচারে, বিচারে গিয়ে বলছে হ্যাঁ তুমি এইটা করেছো, বলছে হ্যাঁ করেছি, বিয়ে দিয়ে দেন, মাশা আল্লাহ, মানে ও ভাবছে কি দেশের মতোই ধরা পড়েছে, অতএব কোর্টে আমাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে, এইরকম যদি সাদাশি দিয়ে মরে এত আশা রেখে থাকে, ভরসা রেখে থাকে, তো বুঝতেই পারছেন মরে গেলে মানুষ বেঁচে যায় না, মরে গেলে তাকে হিসাব লাগবে। অতএব হিসাবের আগে যেন আমরা হিসাব সহজ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।